এবং পর্দার আড়ালের আমার সম্মানিতা মা এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে সালাতুল মাগরিবের পর থেকে শুরু করে এ পর্যন্ত অনেক ওলামায়ে কেরামদের কাছ থেকে কোরআন এবং সুন্নাহ ভিত্তিক আল্লাহ রাব্বুল আলামিনের দিন সম্পর্কে অনেকগুলো আলোচনা শোনার এবং এ পর্যন্ত ধৈর্য ধরে বসার, মাহফিলের শেষ দিকে এসে আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাকেও আপনাদের সাথে যোগ দেওয়ার এবং কোরআন সুন্নাহ থেকে কিছু সামান্য কথাবার্তা বলার এবং শোনার আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দিয়েছেন, এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাদের এই এলাকার বাইদের আলহামদুলিল্লাহ কোরআন এবং সুন্নার প্রতি মহব্বত, কোরআন এবং সুন্নার প্রতি আকর্ষণ, এটিকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল ও মঞ্জুর করুন। সকলে বলি আমিন। কারণ আজকের এই ইসলামী মহাসম্মেলন এটি শুধুমাত্র কোরআনে কারিম এবং সুন্নাহ ভিত্তিক বিষয়ভিত্তিক আলোচনার মহাসম্মেলন। আমরা অন্যান্য মহাসম্মেলন যেগুলো দেখি, অনেক মহাসম্মেলন দেখা যায় কোরআন এবং সুন্নাহ ভিত্তিক আলোচনা না হয়ে, বিষয়ভিত্তিক আলোচনা না হয়ে বিভিন্ন রকমের ইচ্ছা কাহিনী গল্প গুজব দিয়ে ইসলামী সম্মেলন করা হয়। আলহামদুলিল্লাহ আজকের এই ইসলামী মহাসম্মেলন অত্যন্ত মোবারকময় ফজিলতময় এক সম্মেলন। এই সম্মেলনে এতক্ষণ পর্যন্ত যে সকল সম্মানিত ওলামায়ে কেরাম আলোচনা করেছেন তারা সকলে কোরআন এবং সুন্নাহ থেকেই আলোচনা করেছেন। ইনশাআল্লাহ আমরাও চেষ্টা করব যেই অল্প সময় আপনাদের সামনে কথা বলবো কোরআনে কারিম এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা কথা বলার চেষ্টা করব। এবং আপনারা দেখেছেন পোস্টারে বিষয়বস্তু লেখা আছে যে আমাদের কোন কোন শায়েখেরা কোন কোন বিষয়ের উপরে আলোচনা করবেন। তো আমার নামের সাথে আপনারা দেখেছেন যে আজকের আলোচনার বিষয় হলো মানুষ শিরিক করে কেন, এই বিষয়ের আলোচনা আজকে আমার আলোচনার বিষয়বস্তু। আমরা চেষ্টা করব এই বিষয়বস্তুর আলোকে কোরআন এবং সুন্নাহ থেকে দুই একটি কথা আপনাদের সামনে তুলে ধরার ইনশাআল্লাহ। মানুষ কেন শিরক করে, এটি একটি ব্যতিক্রমী আলোচনা এবং শিরোনামটা দেখে বাইদের থেকে যখন আমি এই বিষয়টা পেলাম আমার কাছে খুব ভালো লাগছে যে এই চিন্তাধারাটা অনেকের মাথায় আসে না। সবাই বলে যে শায়খ শিরিকের উপরে আলোচনা করবেন, বিদাতের উপরে আলোচনা করবেন, তাওহীদের উপরে আলোচনা করবেন, সুন্নতের উপরে আলোচনা করবেন, ইমানের উপরে আলোচনা করবেন, কিন্তু এই যে মানুষ শিরিক করে কেন এই শিরোনামে আমাকে আজ পর্যন্ত কোনো মাহফিল থেকে বলে নাই যে এই বিষয়ে শায়খ আলোচনা করবেন, এই কথা বলে নাই। আলহামদুলিল্লাহ এই এলাকার বাইদের মাথায় এই চিন্তাধারাটা আসার কারণে আমি অত্যন্ত খুশি হয়েছি এবং বাইদের জন্য দোয়া করি আল্লাহ সুবহান ওয়া তাআলা যেন এই এলাকাকে শিরক মুক্ত তাওহীদের এলাকা হিসেবে আল্লাহ পাক কবুল করে নেন। এই এলাকাকে যেন আল্লাহ সুবহান ওয়া তাআলা বিদআত মুক্ত সুন্নতের এলাকা হিসাবে আল্লাহ পাক কবুল করে নেন। সবসময় মানুষ শিরক করে কেন, এই শিরক করার কারণগুলো যদি আমরা জানতে পারি তাহলে ওই কারণগুলো থেকে সতর্ক থাকলেই মানুষ আর শিরক করতে পারে না। এই কারণগুলো নির্ণয় করা এটা খুব কঠিন জিনিস, সূক্ষ্ম জিনিস, যে কেন শেরেক করে মানুষ, শেরেকের প্রতি এত আকর্ষণ কেন, এই কারণগুলো যদি আমরা বের করতে পারি তাহলে সবসময় চিহ্নিত করে রাখবো যে এই এই কারণগুলো ঘটলে এই কারণে মানুষ শেরেক করে। এই জন্য আমি যাতে জীবনে শেরেক না করি, এই কারণগুলো যাতে আমার মধ্যে আসতে না পারে। মানুষ শেরেক করে কেন, প্রথম আমাদেরকে বুঝতে হবে শেরেক কি জিনিস। এখানে কয়েকটা জিনিস আমরা আলোচনা করব। প্রথম কথা হল শেরেক কি জিনিস, দ্বিতীয় বিষয় হল শেরেক করলে অসুবিধা কি, শেরেক করলাম শেরেক করলে আমার ক্ষতিটা কি, তিন নম্বর বিষয় যে মানুষ আমাদের দেশে এবং সারা পৃথিবীতে মানুষ শেরেকগুলো কেন করে, এর পিছনে মানুষের এত আকর্ষণ কেন, কি কি কারণ থাকতে পারে। এই তিনটা জিনিস আমাদের আজকের আলোচনার মূল বিষয়বস্তু। প্রথমে আসি আমরা শেরেক কাকে বলে। শেরেক, শেরেক মানে অংশীদার। আমরা আমাদের দেশে কোরবানি যখন হয়, কোরবানির সময় বলে যে শরিকানা কোরবানি, শুনছেন না? শরিকানা, শরিকানা মানে কি, মানে কয়েকজন মিলে, কয়েকজন ভাগে, তিনজন চারজন পাঁচজন সাতজন মিলে ভাগে যে কোরবানি দেওয়া হয় এটাকে বলা হয় শরিকানা কোরবানি। তাহলে এখানে আমরা শেরেকটা পেয়ে যাই যে একজনে যদি একা করে কোরবানিটা, সেটাকে আমরা শেরেক বলি না, শরিক বলি না, শরিক নাই, একা করছে। আর যদি দুইজনে তিনজনে চারজনে পাঁচজনে ছয়জনে সাতজনে মিলে করে তাহলে আমরা বলি যে শরিকানা কোরবানি। তাহলে বোঝা যায় শরিক হল একের থেকে যখন বেড়ে যায় তখন এটার নাম শরিক, আর একের ভিতরে থাকলে এটার মধ্যে শরিক হয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক এবং একক। আল্লাহ পাক কোরআনে কারিমে অসংখ্য আয়াতে এই কথাটা বলছেন। সূরা আল ইখলাসের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের পরিচয় দিচ্ছেন, কুল হুয়াল্লাহু আহাদ। রাসূল, আপনি দুনিয়ার সমস্ত মানুষকে জানিয়ে দিন, হুয়াল্লাহু আহাদ, তিনি হলেন সেই আল্লাহ যিনি আহাদ, যিনি এক, যিনি একক, যিনি একক। ওয়াহেদ মানে এক আর আহাদ মানে একক। এককের ভাগ করা যায় না, একক হল অবিভাজ্য, আর এক হইল একের ভাগ করা যায়, হাফ করা যায়, চার ভাগের এক ভাগ করা যায়, তিন ভাগের এক ভাগ করা যায়, কিন্তু এককে ভাগ করা যায় না। এই এককে বলা হয় আহাদ। এই জন্য আল্লাহ পাক বলছেন, কুল হুয়াল্লাহু আহাদ। রাসূল, আপনি আমি আল্লাহর পরিচয়টা দুনিয়ার মানুষের সামনে করে দেন, এইভাবে বলে দিন যে আল্লাহ রাব্বুল আলামিন আহাদ, আল্লাহ রাব্বুল আলামিন একক। যেই কালেমা পড়ে আমরা কালেমায়ে শাহাদাত পড়ে ইসলাম গ্রহণ করি, সেই কালেমার মধ্যে আমরা বলি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এখানে আমরা বলি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু, ওয়াহদাহু লা শারীকা লাহু, ওয়াহদাহু লা শারীকা লাহু। এন্ড কোন লোক ইসলাম গ্রহণ করছে, তিনি ইসলাম গ্রহণ করার সময় বললেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু বাদ দিয়ে দিলেন, বললেন যে না, আমি ওয়াহদাহু লা শারীকা লাহু এটা বলবো না। এই লোকের ইসলাম গ্রহণ করা হবে কিনা সবাই বলে না, অনেকের মতো হবে মনে হয় নাকি, হবে হবে না, কেন হবে না, কারণ ইমানের, ইসলামের মূল বিষয় হল ইমানের মূল জায়গাটা এখানে ওয়াহদাহু লা শারীকা লা। যেই আল্লাহ রাব্বুল আলামিনকে আমি মাবুদ হিসাবে গ্রহণ করে নিলাম, সেই রাব্বুল আলামিন হলেন ওয়াহদা, তিনি হলেন এক এবং একক ক্ষমতার অধিকারী। লা শারীকা লাহু, তার ক্ষমতার ব্যাপারে, তার নাম এবং গুণাবলীর ব্যাপারে, তার এবাদতের ব্যাপারে লা শারীকা লাহু, কোন ধরনের শরীক নাই, কোন ধরনের শরীক নাই। এইটা যতক্ষণ পর্যন্ত কোন লোক ইমান আনবে না, এতক্ষণ এই লোক ইমানদার হবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আছেন, এটা তো কাফেরেরাও বিশ্বাস করত, মুশরিকেরা আরবের মুশরিকেরাও বিশ্বাস করত আল্লাহ রাব্বুল আলামিন আছেন, এবং মুশরিকেরা এটাও বিশ্বাস করত আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তৈরি করেছেন, আসমান জমিন সব সৃষ্টি করেছেন, এবং তারা এটাও বিশ্বাস করত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রিজিক দেন, আসমান জমিন সব কিছু সমস্ত মাখলুকাত পরিচালনা করেন। এই সব বিশ্বাস কিন্তু আরবের মুশরিকদেরও ছিল, কিন্তু আরবের মুশরিকেরা ইমানদার হতে পারে নাই, কারণ তাদের ইমানের ভিতরে ওয়াহদাহু লা শারীকা লাহু ছিল না। তাদের ইমানের ভিতরে এই সমস্যাটা ছিল যে ওয়াহদাহু লা শারীকা লাহু ছিল না, যে আল্লাহ সুবহানাহু তাআলাকে ক্ষমতার ব্যাপারে, নাম এবং গুণাবলীর ব্যাপারে, এবাদতের ব্যাপারে ওয়াহদা হিসাবে মেনে নিতে পারে নাই। এই ওয়াহদার বিপরীত যেটা, এটার নাম শরীক, এটার নাম শেরেক। তাহলে শেরেক হল একের অধিক হওয়া, এটার নাম হল শেরেক। আল্লাহ সুবহানাহু তাআলা তিনি তিনটা ব্যাপারে একক ক্ষমতার অধিকারী, একক মালিকানার অধিকারী। একটা বিষয় হল রুবুবিয়ত, ক্ষমতা, ক্ষমতার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন একক পাওয়ারের অধিকারী, একক ক্ষমতার অধিকারী। নাম এবং গুণাবলীর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন একক ক্ষমতার অধিকারী। এবাদতের মালিকানার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন একক মালিকানার অধিকারী। তিনটা জিনিস মনে রাখবেন, রুবুবিয়তের ব্যাপারে, ক্ষমতার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন একক ক্ষমতার অধিকারী, আল্লাহ সুবহানাহু তাআলার নাম এবং সিফাতের ব্যাপারে, নাম এবং গুণাবলীর ব্যাপারে তিনি একক ক্ষমতার অধিকারী, আল্লাহ রাব্বুল আলামিনের এবাদতের মালিকানার ব্যাপারে একক ক্ষমতার অধিকারী। এই তিনটি বিষয়ে এককভাবে আল্লাহ রাব্বুল আলামিনকে ক্ষমতা দেওয়ার নাম হলো তাওহীদ। এই তিনটি বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে অন্য কাউকে সংযুক্ত করা, সেটা ফেরেশতা হইতে পারে, সেটা নবী রাসূল হইতে পারে, সেটা ওলি আউলিয়া হইতে পারে, সেটা বুজুর্গ মানুষ হইতে পারে, সেটা আলেম হইতে পারে, সেটা উলঙ্গ লেংটা বাবা হইতে পারে, সেটা পাগল হইতে পারে, সেটা পুরুষ হইতে পারে, সেটা মহিলা হইতে পারে, এই জাতীয় কোনো ব্যক্তিকে, কোনো মানুষকে, কোনো জিনকে, কোনো ফেরেশতাকে, কোনো নবী রাসূলকে এই তিনটি ব্যাপারে সামান্যতম ক্ষমতার অংশীদারিত্ব দেওয়া, এটার নাম হলো শেরেক। এটার নাম হলো শেরেক। শেরেক বুঝতে পারছেন? একেবারে সহজ বাংলায় যে তিনটা ব্যাপারে সমস্ত ক্ষমতা, সমস্ত মালিকানা একমাত্র আল্লাহর, এর সাথে যদি সামান্যতম আমরা কোনো মানুষকে, কোনো জিনকে, কোনো নবীকে, কোনো ওলিকে দিই, এটার নাম শেরেক। এজন্য আল্লাহর তাওহীদ তিন ভাগে বিভক্ত, তিন প্রকার, তাওহীদুর রুবুবিয়াত, তাওহীদুল আসমা ওয়া সিফাত, তাওহীদুল উলুহিয়াত, মানে আল্লাহর ক্ষমতার ব্যাপারে আল্লাহ একক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম এবং গুণাবলীর ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একক, এবাদতের ব্যাপারে, উলুহিয়াতের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন একক। এই জায়গাগুলোতে অন্য কাউকে মালিকানা বানাইলেই এটা হয়ে যায় শিরক। প্রথমে আসি রুবুবিয়তের মালিকানা কি জিনিস। রুবুবিয়তের মালিকানা হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের একমাত্র খালেক, আমাদের সৃষ্টিকর্তা কে? খালি আল্লাহ বললে হবে না, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমাদের রিজিক দাতা কে? আমাদের জীবন মৃত্যুর মালিক কে? আমাদের পরিচালনাকারী এই বিশ্ব সারা পৃথিবীকে পরিচালনাকারী কে? এই যাবতীয় ব্যাপারে আমাদের রব কে? আমাদের রব একমাত্র আল্লাহ। সুতরাং এই ব্যাপারগুলোতে যদি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কাউকে যদি ক্ষমতা দেওয়া হয়, তখন এই জায়গায় শিরক হয়ে যায়, রুবুবিয়তের শিরক হয়ে যায়। যেমন আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন সমস্ত মাখলুকাত পরিচালনা করেন, যদি আমরা মনে করি আল্লাহ রাব্বুল আলামিন এই আসমান জমিন পরিচালনার ক্ষেত্রে ফেরেশতাদেরকেও আল্লাহ পাক কিছু ক্ষমতা দিবেন, আল্লাহ পাক ফেরেশতাদেরকে কিছু ক্ষমতা দিবেন, ফেরেশতারাও কিছু করতে পারে, ফেরেশতারা চাইলে বৃষ্টি নাজিল করতে পারে, এই বিশ্বাস যদি কেউ পোষণ করে। একজন ফেরেশতাকে আল্লাহ পাক মেঘবালা আনা নেওয়া করার দায়িত্ব দিবেন, কিন্তু ক্ষমতা দেন নাই। এই জায়গায় ফেরেশতা লাগে, দায়িত্ব আর ক্ষমতা। দায়িত্ব দেওয়া মানে ক্ষমতা দেওয়া না। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে অনেক বিষয়ে দায়িত্ব দিয়েছেন, কিন্তু রাব্বুল আলামিন তাদেরকে কোনো ক্ষমতা দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে মানুষের মৃত্যু, মালাকুল মাউতের মৃত্যুর কাজগুলো করান। এখানে ফেরেশতাদেরকে রূহ কবজ করার আল্লাহ সুবহান ওয়া তাআলা দায়িত্ব দিবেন, ক্ষমতা দেন নাই। ওই মালাকুল মাউত ইচ্ছা করলে আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য যে সময়টা নির্ধারণ করেছেন এর এক সেকেন্ড আগেও তিনি আমার রূহ কবজ করতে পারবেন না, এক মিনিট পরেও পারবেন না। এখানে ক্ষমতা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের, আর ওই ফেরেশতার মালাকুল মাউতের হইল দায়িত্ব। ঠিক একইভাবে আল্লাহ রাব্বুল আলামিন মেঘমালা পরিচালনা করার জন্য ফেরেশতাকে দায়িত্ব দিয়েছেন, কিন্তু ফেরেশতা ইচ্ছা করলে কোনো জায়গায় বৃষ্টি নাজিল করবেন, কোনো জায়গায় বৃষ্টি দিবেন না, এই ক্ষমতা ফেরেশতার নাই। এই ক্ষমতা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের। আল্লাহ রাব্বুল আলামিন মায়ের পেটে যখন সন্তান সৃষ্টি করেন তখন ফেরেশতাদেরকে দিয়ে সেখানে অনেক সাইন্টিফিক, বৈজ্ঞানিক, ইঞ্জিনিয়ারিং সব কার্যক্রম ফেরেশতাদেরকে দিয়ে করান। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে যা কিছু করতে বলেন ফেরেশতারা সেই নির্দেশের বাহিরে কিছুই করতে পারে না। সব কিছুর ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিনের হাতে, ওই ফেরেশতারা খালি দায়িত্ব পালন করে। এইভাবে ফেরেশতাদেরকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন অনেক কাজ করান, দায়িত্ব পালন করান, কিন্তু কোনো ক্ষমতা ফেরেশতাদেরকে আল্লাহ দেন না। মানুষকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোনো ক্ষমতাও দেন না, দায়িত্বও দেন না। ফেরেশতাদেরকে ক্ষমতা দেন না কিন্তু দায়িত্ব দেন। কিন্তু কোন নবী, কোন রাসূল, কোন ওলি, কোন আউলিয়া, কোন বুজুর্গ, কোন দিনদার, কোন সালেহীন, কোন আল্লাহওয়ালা মানুষ দুনিয়া থেকে মারা গেছে, মারা যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই দায়িত্ব দিয়ে দিল, এই তুমি এটা দেখাশোনা করো, এরকম দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন কোনো মানুষকে দেন না। ফেরেশতাকে দায়িত্ব দেন, ক্ষমতা দেন না, কিন্তু মানুষকে আল্লাহ পাক দায়িত্বও দেন না, ক্ষমতাও দেন না। এই জায়গায় মানুষ শিরকের মূল পয়েন্ট হলো কি পয়েন্ট হলো এগুলো? মানুষ মনে করে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে দিয়ে যেমন বিভিন্ন কাজ করান, মানুষকে দিয়েও আল্লাহ রাব্বুল আলামিন এরকম কাজ করান, দায়িত্ব দেন। যখনই মানুষ বিশ্বাস করে মানুষকে দিয়ে দায়িত্ব দেওয়া হয়, আর এই দায়িত্ব থেকে আস্তে আস্তে ওই মানুষের ভিতরে ক্ষমতার বিশ্বাস হয়ে এসে যায়। এজন্য দেখেন এই দেশে, আমাদের এই বাংলাদেশে লক্ষ লক্ষ মুসলমান বিশ্বাস করে এই কবরে যে আল্লাহর ওলি শুয়ে আছেন, এই আল্লাহর ওলি অনেক কিছু আমাকে দিতে পারে, নাউযুবিল্লাহ, এরকম বিশ্বাস করে এই দেশে লক্ষ লক্ষ মুসলমান আছে, নারী পুরুষ আছে, যারা বিশ্বাস করে ওই কবরে যিনি আছেন ওনার এত ক্ষমতা, এত পাওয়ার, উনি ইচ্ছা করলে আমাকে ছেলে দিতে পারেন, আমার ছেলে হয় না, বাবার কাছে ছেলে চাইলে ছেলে দিতে পারেন, নাউজুবিল্লাহ, আবার সন্তান হয় না, ইচ্ছা করলে আল্লাহর ওলি সন্তান দিয়ে দিতে পারে, নাউজুবিল্লাহ, আমার রিজিকে অভাব অনটনে কষ্ট করতেছি, ইচ্ছা করলে আল্লাহর ওলি আবার অভাব অনটন দূর করে দিতে পারেন, নাউজুবিল্লাহ, আমি রাস্তা দিয়ে গাড়ি চালায় যাচ্ছি, আল্লাহর ওলির কবরের সামনে গিয়ে গাড়িকে আস্তে করে স্লো করে দিচ্ছি, থামাই দিচ্ছি, কি ব্যাপার ভাই থামাই দিলেন কেন, আস্তে করলেন কেন, বা আল্লাহর ওলির সামনে দিয়ে গাড়ি যদি জোরে চালায় যায়, আল্লাহর ওলির রাগ উঠে গেলে ধাক্কা মেরে গাড়ি বাইরে ফালাই দিব, আল্লাহর ওলির ক্ষমতায় বিশ্বাসী, আল্লাহর ওলি কবর থেকে ধাক্কায় গাড়িও ফালাই দিতে পারে, এই জাতীয় অসংখ্য মানে আল্লাহর ওলিদের নবীদের রাসূলদের ক্ষমতার কারণে, ক্ষমতার বিশ্বাসের কারণে শিরকের জন্ম হয়। এজন্য আমাদের দেশে বিশ্বাস আছে খিজির আলাইহিসসালাম নাকি সাগরের ভাঙ্গা গড়ার কাজ করে, সাগরের কাজ নাকি খিজির আলাইহিসসালাম করে, খিজির আলাইহিসসালামকে নাকি আল্লাহ দায়িত্ব দিচ্ছেন যে নদীর এই পাশে ভাঙ্গি, এই পাশে যেন ছট দিয়ে দে, এই পাশে ভাঙবে এই পাশে গড়বে, নাউজুবিল্লাহ, আল্লাহ সুবহানাহু তাআলা কোন নবী রাসূল ওলি আউলিয়া বুজুর্গ কাউকে আল্লাহ পাক কোন দায়িত্ব দেন নাই, ক্ষমতাও দেন নাই, এই সূত্র মনে রাখবেন। আর ফেরেশতাদেরকে আল্লাহ সুবহানাহু তাআলা দায়িত্ব দিবেন কিন্তু ক্ষমতা দেন নাই, এই মানুষের ক্ষমতা, জিনের ক্ষমতা, ফেরেশতাদের ক্ষমতা, নবী রাসূলদের ক্ষমতা যদি মনে করা হয় আল্লাহ রাব্বুল আলামিনের সাথে এদেরও কিছু ক্ষমতা আছে, তখন এটার নাম শিরক, এটার নাম হইল শিরক। আপনারা হয়তো শুনেছেন এই দেশে অসংখ্য মানুষ বিশ্বাস করে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবী পরিচালনা করেন আল্লাহর ওলিদেরকে দিয়ে, গাউস আছে, কুতুব আছে, আবদাল আছে, আওতাদ আছে, এরকম গাউসুল আজম আছে, নাম শুনছেন না, গাউস কুতুব এগুলো নাম শুনছেন না, এগুলো এই দেশের ঘরে ঘরে বিশ্বাস যে আল্লাহর পৃথিবী, আল্লাহ নাকি গাউস দিয়ে, কুতুব দিয়ে, আওতাদ দিয়ে, নজাবা দিয়ে, আবদাল দিয়ে আল্লাহ পৃথিবী পরিচালনা করে, নাউজুবিল্লাহ, এই জাতীয় বিশ্বাসগুলো থেকে শিরকের জন্ম হয়। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতা, যত রকমের ক্ষমতা আছে এই ক্ষমতার মধ্যে অন্য কাউকে আনি যোগ করা, এটার নাম হল শিরক। আল্লাহ রাব্বুল আলামিন তার কিছু নাম এবং গুণাবলী আল্লাহ পাক প্রকাশ করেছেন, প্রত্যেকটা নামের ব্যাপারে তার কিছু বিশেষ বিশেষ গুণাবলী আছে, অর্থ আছে, বৈশিষ্ট্য আছে, এই নাম এবং গুণাবলীর বৈশিষ্ট্যগুলো আল্লাহর অন্য কোনো বান্দাকে মনে করা, এটা হলো নাম এবং গুণাবলীর শিরক। সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই জায়গায় শিরক হয় সেটা হলো ইবাদতের শিরক, সেটা হলো ইবাদতের শিরক, ইবাদত হলো গায়াতুত তাজাল্লুল, ইবাদত হলো, ইবাদতকে বলা হয় গায়াতুত তাজাল্লুল, মানে কারো সামনে কোনো কিছুর সামনে চূড়ান্ত অক্ষমতা প্রকাশ করার নাম হলো ইবাদত, কারো সামনে চূড়ান্ত অক্ষমতা প্রকাশ করা এটার নাম ইবাদত। আমি একটা গাছের সামনে গিয়ে বললাম গাছ তোমার মধ্যে অনেক পাওয়ার, অনেক ক্ষমতা, আমার মধ্যে কিচ্ছু নাই, এজন্য গাছের সামনে এইভাবে অক্ষমতা প্রকাশ করলাম, এটার নাম ইবাদত। গরুর সামনে গিয়ে বললাম মা তোমার মধ্যে অনেক ক্ষমতা আছে, আমি তোমার কাছে আনুগত্য প্রকাশ করলাম, আমার কাছে ওই ক্ষমতা নাই, গরুর ক্ষমতা বিশ্বাস করলাম, এটার নাম ইবাদত। এইভাবে মানুষের সামনে আল্লাহর ওলির কবরের সামনে যাই, আল্লাহর ওলির সামনে নিজেকে গায়াত তাজাল্লুল করে দিলেন, চূড়ান্ত অক্ষমতা প্রকাশ করে আল্লাহর ওলির কবরে গিয়ে সাজদা দিয়ে দিলেন, এটার নাম ইবাদত, এটার নাম হলো ইবাদত। আল্লাহর কোন নেককার বান্দার কাছে গেলেন, গিয়ে আল্লাহর নেককার বান্দার সামনে সাজদা করলেন, এটা ওই আল্লাহর বান্দাকে ইবাদত করলেন, মানে কারো সামনে গিয়ে চূড়ান্ত অক্ষমতা প্রকাশ করে তার প্রতি বিনয়, ভক্তি, শ্রদ্ধা, সম্মান, এটার নাম হলো ইবাদত। এই ইবাদত একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে করতে হয়। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে সূরা আল ফাতিহার মধ্যে শিখিয়েছেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, একমাত্র ইবাদত করি তোমার, ইয়্যাকা না'বুদু, একমাত্র ইবাদত করি তোমার, একমাত্র ইবাদত করি তোমার। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের একমাত্র ইবাদত করা, এটার নাম তাওহীদ। আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের মধ্যে অন্য কাউকে ইবাদত করা, ইবাদতের শরীকানা করা, এটার নাম শিরক। যেমন দোয়া করা, আমাদের আগের শায়েখ দোয়ার উপরে আলোচনা করছেন, দোয়া একটা গুরুত্বপূর্ণ ইবাদত। দোয়া যদি শুধুমাত্র একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে করা হয়, এটার নাম তাওহীদ। কিন্তু দোয়া করার সময় যদি কোন আল্লাহর ওলির কাছে, জিনের কাছে, ফেরেশতার কাছে দোয়া করা হয়, এটার নাম হলো শিরক। তাওয়াক্কুল একটা গুরুত্বপূর্ণ ইবাদত, আল্লাহ রাব্বুল আলামিনের উপরে তাওয়াক্কুল করা, এটার নাম তাওহীদ। আল্লাহর উপরেও তাওয়াক্কুল করলাম, তামিমের উপরে, তাবিজের উপরেও তাওয়াক্কুল করলাম, আল্লাহর উপরেও তাওয়াক্কুল করলাম, আল্লাহর ওলির উপরেও তাওয়াক্কুল করলাম, এটার নাম শিরক। এগুলা হলো ইবাদতের শিরক, এগুলা হলো ইবাদতের শিরক। তাহলে শিরক জিনিসটা বুঝতে পারছেন, মানে আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতার ক্ষেত্রে, নাম এবং গুণাবলীর ক্ষেত্রে, ইবাদতের ক্ষেত্রে একমাত্র আল্লাহর জন্য করা, এটার নাম ইবাদত। এর বাহিরে গেলেই এটার নাম হয়ে যায় শিরক। এবার আসেন, এই শিরক করলে অসুবিধা কি, শিরক করলাম ক্ষতিটা কি? অনেকে বলে যে এটা করলে ক্ষতি, অসুবিধা কি, এটা তো ভালো জিনিস। আমরা আল্লাহর ওলির ক্ষমতায় বিশ্বাস করলাম, নবী রাসূলদের ক্ষমতায় বিশ্বাস করলাম, এটা তো আমরা নবী রাসূলদেরকে উপরে তুলে দিলাম, আল্লাহর ওলিকে বড় বানায় দিলাম, এদের অনেক ক্ষমতা, কারামত, মুজেজা বিশ্বাস করলাম, অসুবিধা কি? এই অসুবিধা কি, এটার জবাব আল্লাহ পাক কোরআনে কারিমে অসংখ্য জায়গায় দিচ্ছেন। শিরক করলে অসুবিধাটা কোথায়? আল্লাহ পাক সূরা লোকমানের 13 নম্বর আয়াতে বললেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাস শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শিরক হলো সবচেয়ে বড় জুলুম, জুলমে আযীম, এটা হলো সবচেয়ে বড় জুলুম, এটার থেকে বড় জুলুম আর জমিনে নাই। ইন্নাস শিরকা লাযুলমুন আযীম, শিরক হলো লাযুলমুন আযীম, সবচেয়ে বড় মহা জঘন্যতম অপরাধ, এটার মতো অপরাধ জমিনে আর দ্বিতীয় কোনোটা নাই। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল তাআলাউ আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইআ। রাব্বুল আলামিন বলেন, রাসূল আপনি বলুন, তোমরা আসো, আমি তোমাদেরকে আল্লাহ পাক যে জিনিসগুলো হারাম করছেন সেগুলো তেলাওয়াত করে শুনাই দিই। আল্লাহ তুশরিকু বিহি শাইআ, এক নম্বর হারাম কাজ হলো আল্লাহর সাথে কাউকে শরিক করিও না, এটা হলো জমিনে এক নম্বর হারাম কাজ, নিষিদ্ধ কাজ। আল্লাহর সাথে, আল্লাহর ক্ষমতায়, আল্লাহর মালিকানায় কাউকে শরিক করা, আল্লাহর ইবাদতে কাউকে শরিক করা যাবে না। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাআলতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকবার, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি জমিনে সবচেয়ে বড় অপরাধ কোনটা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু বললেন, আনতা জাআলা লিল্লাহি নিদ্দা ওয়া হুয়া খালাকাক, যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করেছেন, সেই আল্লাহর সাথে কাউকে সমকক্ষ নির্ধারণ করা, কাউকে শরীক করা, এটা হলো সবচেয়ে বড় অপরাধ, সবচেয়ে বড় জুলুম, সবচেয়ে বড় গুনাহ, সবচেয়ে বড় অপরাধ আল্লাহর কাছে শিরক করা। কোন ব্যক্তি যদি শিরক করে মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গুনাহ মাফ করবেন, কিন্তু শিরকের গুনাহ আল্লাহ মাফ করবেন না। সূরা আন-নিসার 48 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ইন্নাল্লাহ লা ইগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন শিরকের গুনাহ কখনো ক্ষমা করবেন না। ওয়া ইগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, অন্যান্য সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে ক্ষমা করে দিতে পারেন। সুবহানাল্লাহ, সমস্ত গুনাহ আল্লাহ পাক ইচ্ছা করলে, আল্লাহর মাসিয়ত হলে সব গুনাহ আল্লাহ মাফ করে দিতে পারেন, কিন্তু শিরকের গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করবেন না। হাদিসে কুদসি সহিহ মুসলিমের হাদিস, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ডেকে বলেন, মান লাকিয়ানি বিকুরাবিল আরদ খাতিয়াতান। রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে কোন বান্দা যদি বিশাল বিশাল পাহাড় সমপরিমাণ গুনাহ নিয়ে আমি আল্লাহর কাছে আসে, এমন বিশাল পাহাড় পরিমাণ গুনাহ, যেই গুনাহ সেই ক্ষমা পাওয়ার মাপ পাওয়ারও আশা করতে পারে না, এরকম গুনাহ, লা ইউশরিকু বি শাইআ, কিন্তু সমস্ত গুনাহ করছে, জীবনে কোনোদিন আমি আল্লাহর সাথে শিরক করে নাই, সব গুনাহ করছে কিন্তু শিরকের গুনাহ কোনোদিন জীবনে করে নাই। লাকিতুহু বিমিসলিহা মাগফিরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই পরিমাণ গুনাহ নিয়ে আমি আল্লাহর সামনে হাজির হবে, আমি আল্লাহ রাব্বুল আলামিনও ওই পরিমাণ মাগফিরাত নিয়ে তার সাথে মোলাকাত করব। সে যদি হিমালয় পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে আসে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই হিমালয় পাহাড় পরিমাণ মাগফিরাত নিয়ে তার সাথে দেখা করব। সে যদি বিশাল বিশাল পর্বতমালার মতো গুনাহ নিয়ে আসে, আমি আল্লাহ সেই পরিমাণ বিশাল বিশাল পর্বতমালার মতো রহমত নিয়ে মাগফিরাত নিয়ে দেখা করব। আল্লাহর রহমত ছাড়া কোনো মানুষের পক্ষে জান্নাতে ঢোকা সম্ভব না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউদখিলা আহাদান আমালুহু আল জান্নাহ, কোন মানুষকে তার আমল, একমাত্র আমল জান্নাতে দিতে পারবে না। সাহাবা ইকরাম জিজ্ঞাসা করলেন, ওয়ালা আনতা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনিও কি আল্লাহর রহমত ছাড়া জান্নাতে যেতে পারবেন না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা ইল্লা আন ইয়াতাগাম্মাদানি আল্লাহু বিফাযলিন ওয়া রাহমাতিন, আমার আল্লাহ রাব্বুল আলামিন যতক্ষণ পর্যন্ত আমার প্রতি রহমত না করবেন, আমাকে রহমত দ্বারা আচ্ছাদিত না করবেন, ততক্ষণ পর্যন্ত আমি রাসূলও জান্নাতে যেতে পারবো না। তাহলে আল্লাহর রহমত মাগফিরাত এত বেশি আসবে যেই পরিমাণ তার গুনাহ থাকবে। সুবহানাল্লাহ, কিন্তু শর্ত একটা, লা ইউশরিকু বি শাইয়া, শিরক করা যাবে না, শিরক করা যাবে না। শিরক করলে আল্লাহ পাক ওই বাকি গুনাহ মাফ করবেন না, শিরক না করলে বাকি গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ, শিরক করার কারণে সমস্ত আমল বরবাদ হয়ে যায়, নামাজ পড়লেন নামাজ বরবাদ, রোজা রাখছেন রোজা বরবাদ, হজ করছেন হজ বরবাদ, যাকাত দিবেন যাকাত বরবাদ, যত রকমের আমল করবেন সব আমল বরবাদ হয়ে যায় শিরক করলে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আয-যুমারের 65 নম্বর আয়াতে বলেন, ওয়া লাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল লাযীনা মিন ক্বাবলিকা লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি সমস্ত নবীদেরকে এই ওহী নাযিল করে বলে দিয়েছি, লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক, ও আমার নবী রাসূলেরা, যদি শিরক করো জীবনে তোমার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। শিরক যদি করো সমস্ত আমল বরবাদ। নামাজ পড়লাম শিরক করলাম, নামাজ পড়লাম শিরক করলাম, নামাজ হলো প্লাস আর শিরক হলো কি মাইনাস, প্লাসে আর মাইনাসে মাইনাস হয়ে যাবে। শিরকও করলেন আবার নামাজও পড়ছেন, শিরকও করলেন হজও করছেন, শিরকও করছেন যাকাতও দিলেন, শিরকও করলেন পর্দাও করলেন, শিরকও করলেন আবার অনেক ভালো ভালো দান সাদাকাও করলেন, শিরকের কারণে সমস্ত আমল বরবাদ। আরবের মুশরিকেরা ভালো কাজ করতো না? কত ভালো কাজ করতো, কত আমল করতো, হাজিদেরকে পানি পান করাইতো আবু জাহেলেরা, হাজিদেরকে খাওয়াইতো, হজের ব্যবস্থাপনা করত, কত গরিব দুঃখী অসহায় মানুষকে তারা সহযোগিতা করত, কত জায়গায় তারা মাজলুমের পক্ষে লড়ার জন্য প্রস্তুত হয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাঝে মাঝে কত বিষয়ে তারা দোয়া করত, সাগরের মাঝখানে যাই দোয়া করত, যুদ্ধের ময়দানে গেলে দোয়া করত, কত জায়গায় আল্লাহর কাছে দোয়া করছে। কিন্তু এত আমল আছে, এই আমল কোনো কাজে আসবে কেন? শিরকের কারণে, শিরকের কারণে সমস্ত আমল বরবাদ। শিরকের কারণে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত হারাম হয়ে যায়, শিরক করলে আল্লাহর জান্নাতও হারাম হয়ে যায়। আল্লাহ পাক সূরা আল মায়েদার 72 নম্বর আয়াতে বলে দিয়েছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি কোনো ব্যক্তি আমি আল্লাহর সাথে শিরক করে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য আল্লাহর জান্নাতকে হারাম করে দেন, আল্লাহর জান্নাত তার জন্য নিষিদ্ধ হয়ে যায়, জান্নাতের বারান্দা দিয়ে জান্নাতের দ্বারে কাছেও আল্লাহর এই বান্দা আসতে পারে না, আল্লাহর বান্দার জন্য জান্নাত নিষিদ্ধ হয়ে যায়, এই লোক আর জান্নাতের ধারে কাছেও যেতে পারে না। এইভাবে শিরকের অনেকগুলো অপকারিতা আছে। তাহলে আমল কম করি, তারপরেও যেন শিরক না করি, এইটা আমাকে আগে ঠিক করতে হবে। যে কোনো অবস্থায় যাই করি কিন্তু আমাকে শিরক করা যাবে না। আমল কম হোক, গুনা থাকুক, কবিরা গুনা থাকুক, সগিরা গুনা থাকুক, কিন্তু আমি শিরক করব না, এই কঠিন সিদ্ধান্ত নিতে হবে। কারণ শিরক করলে ঈমানও ভেঙে যায়। ঈমান ভঙ্গের এক নম্বর কারণ হলো শিরক। শিরক এত মারাত্মক রোগ, এই শিরকের কারণে ঈমান ভঙ্গ হয়ে যায়, ঈমান ভেঙে যায়, ঈমান নষ্ট হয়ে যায়। তাহলে শিরক করলে ঈমান নিয়ে কবরে যাওয়া যাবে না। যতই দোয়া করি আল্লাহর কাছে, আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাআহইহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফফাইতাহু মিন্না ফাতাওয়াফফাহু আলাল ঈমান। যতই দোয়া করি আল্লাহ, যতদিন দুনিয়ায় বেঁচে থাকি ইসলামের উপরে বেঁচে থাকবো, যখন মৃত্যু দিব, মৃত্যু দিবা রাব্বুল আলামিন আমাকে ইমানের উপরে মৃত্যু দিও, যতই দোয়া করি ইমানের উপরে মৃত্যু নসিব হবে না যদি শিরক থাকে। তাহলে শিরক মুক্ত তাওহিদি ইমান, এটাই হলো একজন মুমিনের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ, শিরক মুক্ত তাওহিদি ইমান। আমার ইমানটা হবে সম্পূর্ণ শিরক মুক্ত, আমি নিজে শিরক মুক্ত, আমার পরিবার পরিজন শিরক মুক্ত। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু গর্ব করে বলতেন, ইন্না আল আব্দুল্লাহ, আব্দুল্লাহর আল, আব্দুল্লাহর পরিবার শিরক মুক্ত পরিবার। সুবহানাল্লাহ, আব্দুল্লাহর পরিবারে কোনো শিরক নাই। সুবহানাল্লাহ, সুতরাং প্রত্যেকটা মুসলিমের পরিবার হবে শিরক মুক্ত একটা পরিবার। এই জন্য আমাকে আপনাকে শিরকটা চিনতে হবে। শিরক কিন্তু খুব সূক্ষ্ম জিনিস, এটা চিনা কিন্তু খুব কঠিন। শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহ বলেন, বড় আলেম হইলে যে তিনি শিরক চিনে ফেলবে এটা কল্পনা করা যাবে না। অনেক মূর্খ মানুষও শিরক চিনে ফেলবে, অনেক বড় আলেমও শিরক চিনতে পারবে না। এজন্য শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহ বলেন, অনেক বড় আলেম অনেক বড় শিরককারীও হতে পারে, অনেক বড় বড় বেদাতকারীও হতে পারে, আবার মূর্খ মানুষ কিছু তেমন লেখাপড়া জানে না, আল্লাহর রহমতের কারণে আল্লাহর এই বান্দা শিরক চিনে ফেলতে পারে, বেদাত চিনে ফেলতে পারে। আমাদের সবচেয়ে জটিল হয় যে কারণ শিরকগুলো আবিষ্কার করে বড় আলেমেরা, বেদাত আবিষ্কার করে বড় আলেমেরা, তখন মানুষ কয় এত বড় বড় আলেম তারা কি বুঝে না, খালি তোমরা বুঝো, তুমি বুঝো, এত বড় বড় আলেম, যেই আলেমেরা বিশাল বিশাল পদ পদবীর অধিকারী, লকবের অধিকারী, ওই সকল আলেমেরা বুঝে না এটা শিরক। এই জন্য ইমাম ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহ বলে দিচ্ছেন, বড় আলেম মানে যে শিরক বুঝবো এটা ঠিক না, কারণ শিরকটা হইল অন্ধকার রাত্রির কুচকুচে কালো পাথরের পাহাড়, ওই কালো পাহাড়ের ভিতরে কালো রঙের সাপ, সেরেকটা হলো এরকম। রাত্রিটা অন্ধকার, অমাবস্যার রাত, পাহাড়টা কালো কুচকুচে পাথরের পাহাড়, সাপটাও কালো রঙের। এইরকম জায়গা থেকে আপনি সাপটা বাহির করবেন, এটা কিন্তু সহজ বিষয় না, কারণ অমাবস্যার রাত, অন্ধকার রাত, আপনি দেখেন না। আবার পাথরগুলা কালো, কালো পাহাড় দেখছেন? সৌদি আরবে কতগুলো পাহাড় কালো কালো আছে না, কালো কালো পাথরের। সাপটাও যদি হয় কালো, আপনি এই সাপ কেমনে বাহির করবেন? সেরেকটা এরকম, এটা এত সূক্ষ্ম, এটা বের করা অনেক কঠিন। এই সেরেকের কারণে আমার ইমান বরবাদ হয়ে যাচ্ছে, কিন্তু আমি খুঁজে পাচ্ছি না, বের করতে পারতেছি না। আমার ভিতরে সেরেক আছে কিনা আমি বের করতে পারতেছি না। এজন্য এই সূক্ষ্ম জিনিসটার ব্যাপারে প্রথম কথা হলো আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ আমাকে শিরক মুক্ত তাওহিদি ইমান দাও। আল্লাহর রহমত না হইলে আপনি আমি শিরক ছিনা এটা সম্ভব না। আল্লাহর রহমত যতক্ষণ না হবে, আল্লাহ যতক্ষণ ইচ্ছা না করবেন যে আমাকে হেদায়েত দিবেন, ততক্ষণ আমার আপনার পক্ষে শিরক ছিনা, শিরক মুক্ত থাকা, শিরক থেকে দূরে থাকা এটা সম্ভব না। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতে হবে, আল্লাহ আমাকে এলেম যতটুকু দিছ, এই এলেম দিয়ে যেন আমি শিরক চিনতে পারি। এজন্য ইমানের এক নম্বর শর্ত হলো এলেম। ইমানের এক নম্বর শর্ত, লা ইলাহা ইল্লাল্লাহর এক নম্বর শর্ত, এক নম্বর আহকাম হলো এলেম। যেই এলেম দিয়ে শিরক চিনা যায়, যেই এলেম দিয়ে তাওহিদ বোঝা যায়, যেই এলেম দিয়ে রবকে চিনা যায়, যেই এলেম দিয়ে দিন চিনা যায়, যেই এলেম দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনা যায়, এই এলেম হলো এক নম্বর ফরজ। এজন্য আমার ভাইয়েরা এবং বোনেরা, প্রথম কথা হলো কোন অবস্থায় জীবনে শিরক করা যাবে না। কি শিরক করবেন কে কে দেখি ইনশাআল্লাহ। আজকের এই মাহফিলে আমরা যারা আছি, আমরা সবাই ইনশাআল্লাহ শিরক মুক্ত তাওহিদি ইমান গড়বো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে সে তৌফিক দিন। শিরক ছিললাম, শিরকের ক্ষতি, শিরকের অসুবিধা কি এটাও বুঝলাম। এবার আসি, শিরক এত মারাত্মক অপরাধ, ইমান নষ্ট করে দেয়, তারপরে আপনার জান্নাত হারাম হয়ে যায়, জান্নাত নিষিদ্ধ হয়ে যায়, আমল নষ্ট করে দেয়, এত কিছুর পরেও মানুষ দলে দলে শিরক করে কেন? মানুষ শিরক করার কারণ কি? কয়েকটি কারণ আমরা গভীরভাবে লক্ষ্য করলে কোরআন সুন্নাহর দিকে খুঁজে পাই। এক নম্বরে যেটা খুঁজে পাই আমরা, সেটা হলো বিশেষ বিশেষ বান্দাদের প্রতি বিভ্রান্তিমূলক আকীদা পোষণ করা। মানে কিছু কিছু নেককার মানুষ, কিছু কিছু বুজুর্গ মানুষ, কিছু কিছু ভালো মানুষ, এদের ব্যাপারে এমন কিছু আকীদা পোষণ করা যেই আকীদাটা ভ্রান্ত আকীদা, বিভ্রান্তিমূলক আকীদা। এই বিভ্রান্তিমূলক আকীদার কারণে শিরক তৈরি হয়, এটা হলো শিরক করার পৃথিবীতে এক নম্বর কারণ। নূহ আলাইহিস সালামের যুগ থেকে শুরু করে শিরকের উৎপত্তি হয়েছে নূহ আলাইহিস সালামের যুগে, আদম আলাইহিস সালামের যুগে শিরক ছিল না। নূহ আলাইহিস সালামের যুগ থেকে শুরু করে আজ পর্যন্ত এই হাজার হাজার বছরে যত মানুষ শিরক করছে, তন্মধ্যে এক নম্বর কারণ ছিল এটা যে বুজুর্গ মানুষের ব্যাপারে, দিনদার মানুষের ব্যাপারে এমন কিছু চিন্তাধারা, এমন কিছু আকীদা, এমন কিছু বিশ্বাস পোষণ করা যে বিশ্বাসগুলো ওহির সাথে সাংঘর্ষিক, কোরআন সুন্নার বিপরীত, নিজের মন গড়া কিছু ক্ষমতায় বিশ্বাসী, মন গড়া কিছু আকীদার বিশ্বাস হওয়া। এই জন্য নূহ আলাইহিস সালামের যুগে, নূহ আলাইহিস সালাম কয় বছর দাওয়াত দিতেন সবাই বলে না দেখি, 950 বছর পর্যন্ত দাওয়াত দিচ্ছেন। আল্লাহ আকবার, এক নবী 950 বছর পর্যন্ত, 950 বছর বুঝানোর পরে লাস্টে কয় কি, ওয়াকালুলা তাজারুন্না, তারা একজন আরেকজনের বলে খবরদার সব কথা শোনা যাইব, কিন্তু নূহের এই কথাগুলো শোনা যাবে না, খবরদার আমাদের কিছু মাবুদ আছে, ওয়াদ, সুয়া, ইয়াউক, ইয়াগুস, নাসার, এদেরকে কোনো অবস্থায় ছাড়া যাবে না। পাঁচটা নাম আসছে কোরআনে কারিমের মধ্যে। নূহ আলাইহিস সালামের যুগের কাফেরারা মুশরিকেরা বলছে, তো খবরদার নূহের কথা শুনি এই লোকদেরকে ছাড়িও না। এরা কারা? যে পাঁচজনের নাম আল্লাহ কোরআনে বলছেন, ওয়াদ, সুয়া, ইয়াউক, ইয়াগুস, নাসার, পাঁচজনের নাম বলছেন আল্লাহ পাক কোরআনে কারিম। এই পাঁচজনের ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই পাঁচজনে ছিলেন আল্লাহর ওলি। সুবহান আল্লাহ, এই পাঁচজনে দিনদার সলেহীন মানুষ, বুজুর্গ মানুষ ছিলেন। এই পাঁচজন মারা যাওয়ার পরে শয়তান এসে এদেরকে বলল, শোনো, এত দিনদার, এত বড় আল্লাহর ওলিগুলা মারা গেছে, তোমরা দেখি তাদের কোনো খবর নাই, তাদেরকে ভুলে গেছ, কি করবা এখন? এখন তোমরা এদের একটা প্রতিকৃতি আঁকি রাখো। ওই যুগে তো ক্যামেরা ছিল না, বললো যে তোমরা একটা প্রতিকৃতি এঁকে টাঙ্গায় রাখো। বাস টাঙ্গায় রেখেছে, আর কিছু করে নাই। বললো যে এটা তো একটা অসুবিধা নাই, আল্লাহর ওলিদেরকে স্মরণীয় করে রাখলা। কিছুদিন পরে শয়তান এর পরের প্রজন্মকে বলল, শুনো, এই যে প্রতিকৃতি আঁকা যে আল্লাহর ওলিগুলা দেখতো, এরা কত বড় আল্লাহর ওলি ছিল জানো? এরা মরা মানুষ জিন্দা করে ফেলতে পারতো, নাউজুবিল্লাহ। এরা চাইলে এমন এমন কারামতি দেখাইতে পারতো, এমন এমন ক্ষমতা এদের ছিল, আর তোমরা এইভাবে এদেরকে পালে রেখছো। আসো তোমরা এদেরকে সেজদা করো, এদের কবরে, এদের কবরে মোমবাতি জ্বালায় দাও, এদের কবরে একটা মশারি লাগাই দাও, এদেরকে এই করো, এবং এদেরকে যদি কিছু এবাদত, পূজা, অর্চনা করতে পারো, তা আল্লাহর কাছ থেকে সব পাইবা। শয়তান এই প্রজন্মকে বুঝাই এবার এই আল্লাহর ওলির এবাদত শুরু করে দিচ্ছে। তাহলে আমরা প্রথমেই বলছি যে আল্লাহর কোনো ওলিকে, কোনো বুজুর্গকে, কোনো নবী রাসূলকে আল্লাহ পাক কোনো দায়িত্ব দেন না, ক্ষমতাও দেন না। এটা হলো সহি আকীদা, এটাই হলো কোরআন সুন্নাহর আকীদা। অসংখ্য আয়াত আল্লাহ পাক এই কথা বলছেন। কিন্তু বিভ্রান্তিমূলক আকীদা যখন মানুষের মধ্যে তৈরি হয় যে আল্লাহ পাক আল্লাহর ওলিদেরকে এমন ক্ষমতা, এমন পাওয়ার দিয়ে দিছেন, জীবিত অবস্থায় তো যা ক্ষমতা ছিল, মারা যাওয়ার পরে পাওয়ার আরো বেড়ে গেছে। মারা যাওয়ার পরে দেহ থেকে যখন রুটা বের হয়ে গেছে, এটা এত বেশি পাওয়ারফুল হয়েছে, এখন আকাশে বাতাসে সব জায়গায় উঠতে পারে। আগে তো সব জায়গায় উঠতে পারতো না, কারণ রুটা শরীরের ভিতরে বন্দী ছিল। এখন যখন মুক্ত হয়ে গেছে, এখন আল্লাহর ওলির ক্ষমতা আরো বেড়ে গেছে, নাউজুবিল্লাহ। এখন এখানে দুই ধরনের বিশ্বাস জন্ম নেয়। কেউ কেউ বিশ্বাস করে আল্লাহর ওলির নিজস্ব কোনো ক্ষমতা নাই, নিজস্ব কোনো পাওয়ার নাই। আল্লাহর ওলি কি করে? যদি আমাদের কোনো কিছু দরকার হয় আল্লাহর ওলির কাছে, চাইলে আল্লাহর ওলি এটা আল্লাহর কাছ থেকে নিয়ে দে। মানে আল্লাহর সাথে মোকাররাবিন এমন হয়ে গেছে, এত নিকটে পৌঁছে গেছে, এখন আল্লাহকে বললে আল্লাহ সাথে সাথে দিয়ে দে। সুতরাং আল্লাহর ওলির কাছে চাইলে আল্লাহর কাছে আর ছাওয়ার দরকার নাই, আল্লাহর ওলি আল্লাহর কাছ থেকে আমাদেরকে নিয়ে দিতে পারে। এই শেরিকের ধারণা জন্মে গেল ভিতরে, বিভ্রান্তিমূলক ধারণা জন্মে গেল। এরকম অসংখ্য ধারণা এদের ভিতরে জন্ম নেয় যে আল্লাহর ওলিকে একটা সেজদা করলে তুমি বিশাল সওয়াব পাবে, আল্লাহ খুশি হয়ে যায়, নাউজুবিল্লাহ। এরকম বিশেষ বিশেষ ব্যক্তিদেরকে, আল্লাহর বান্দাদেরকে যখন বিভিন্ন চিন্তাধারা আকীদা ঢুকে, তখন শিরক ঢুকে সমাজে। এই জন্য আল্লাহ পাক কোরআনে কারিমে সূরা জুমারের 3 নম্বর আয়াতে বলছেন, ওয়াল্লাযীনা তাখাযু মিন দূনিহি আউলিয়া মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার মুশরিকদেরকে জিজ্ঞাসা করলেন, ও মুশরিকেরা, এই সকল 360 জন এই মূর্তি দেবদেবী, এদের ইবাদত কেন করো, এদের ইবাদত কেন? কারণ কি? এরা তো তোমাদের উপকারও করতে পারে না, ক্ষতিও করতে পারে না। তারা সকলে উত্তর দিল, তারা সবাই বলে উঠল, লিউকাররিবুনা ইলাল্লাহি যুলফা, মা না'বুদুহুম ইল্লা লিউকাররিবুনা ইলাল্লাহি যুলফা। তারা বলে উঠল, এই সকল মূর্তি যাদের দেখতেছ, এরা সবাই আউলিয়া, এরা সবাই আল্লাহর ওলি।